ভালো থেকো সুখে থেকো সবে, তুজে তুজে তুজে তুজে আসবো আবার দেখা হবে, পিয়াম পিয়াম পিয়াম এখন আমি চলে যা, প্রোডাকশন প্রোডাকশন প্রোডাকশন Mixed vibe, mixed vibe, mixed vibe, mixed vibe, DJ Polash, Polash, Polash, Polash.